আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার পরে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দুনিয়ার শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য এবং অভিভাবকদের করণীয়, এই বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ মুন্সিরহাট আইডিয়াল জুনিয়র স্কুল, এই স্কুল আজকে এত সুন্দর একটি অভিভাবক সমাবেশে একটি দ্বীনি বিষয়ে কোরআন সুন্নাহ কেন্দ্রিক আলোচনার সুযোগ করে দিয়েছে। আমরা দোয়া করি প্রথমে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুন্সিরহাট আইডিয়াল জুনিয়র স্কুলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই স্কুলের সকল শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক সুদি মুহিব্বিন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এবং এই ধরনের যে দ্বীনি চিন্তা চেতনা, এই দ্বীনি চিন্তা চেতনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখেন, আল্লাহ পাক সে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আলোচনার যে বিষয়বস্তু যে দুনিয়ার শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার গুরুত্ব, আসলে প্রথম কথা হলো যে একজন মুমিনের দুনিয়াবি শিক্ষা দ্বীনি শিক্ষা বলতে আলাদা দুই শিক্ষা নাই। একজন মুমিনের সব কিছুই দ্বীনি শিক্ষা, অর্থাৎ একজন মুমিনের দুনিয়ার যত কর্মকাণ্ড, দুনিয়ার যত শিক্ষা, দুনিয়ার যত যা কিছু আছে এই সব কিছু একজন মুমিনের দ্বীনের আওতাভুক্ত হয়ে যায়। এই জন্য মুমিন তার শিক্ষাকে কখনো দুই ভাগে বিভক্ত করে না। মুমিনের শিক্ষা যেটা দুনিয়াবি এটাও দ্বীনের জন্য, এবং যেটা আখেরাতের কাজে লাগবে সেটাও দ্বীনের জন্যই। মুমিনের প্রত্যেকটা কাজ হয়ে থাকে দ্বীনের জন্য, দ্বীনকে কেন্দ্র করে, দ্বীনকে উদ্দেশ্য করে। দ্বীনবিহীন, দ্বীনের লক্ষ্য উদ্দেশ্যবিহীন মুমিন কোনো কাজ করে না। পৃথিবীতে যত কাজে করবে প্রত্যেকটা কাজের লক্ষ্য উদ্দেশ্য থাকবে দ্বীন, যে আমি এই কাজটা করলে দ্বীনের কতটুকু উপকার হবে, দ্বীনের কতটুকু কল্যাণ হবে, এই কাজটা না করলে দ্বীনের কতটুকু ক্ষতি হবে, অর্থাৎ দ্বীনকে কেন্দ্র করে একজন মুমিনের দুনিয়া পরিচালিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে একটা দোয়া শিখাইছেন, যেই দোয়াটা যারা হজে গিয়েছেন তারা জানেন, রুকনে ইয়ামেনি এবং হাজরে আসওয়াদ এই জায়গাটার মধ্যে যেই দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শিখিয়ে দিলেন, তোমরা এইভাবে সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে হাসানা দান করুন, মফিল আখিরাতে হাসানা পাশাপাশি আখিরাতেও আমাদেরকে হাসানা দান করুন, ওয়াকিনা আযাবান্নার, দুনিয়া এবং আখিরাতকে কেন্দ্র করে যা কিছু আমি করব এই সব কিছু যেন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমার উপায় হয়। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে এত সুন্দর একটি দোয়া শিখাই দিলেন যে বান্দা তুমি এই দোয়াটা আমার কাছে করবা, আর সবসময় দোয়াটা বুকে ধারণ করবা, জীবনে লালন করবা, যে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে হাসানা থাকতে হবে, সেই হাসানাটা দুনিয়ার হাসানা এবং আখেরাতেরও হাসানা, আর দুই হাসানার মাধ্যমে, দুনিয়া আখেরাতের হাসানার মাধ্যমেই তুমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। তাহলে লেখাপড়া বা শিক্ষা এটার মধ্যেও ফিদ দুনিয়া হাসানা লাগবে, ওয়াফিল আখিরাতে হাসানা লাগবে। এমন লেখাপড়া এমন শিক্ষা শিখতে হবে যেই শিক্ষার দ্বারা দুনিয়াতেও আমি হাসানা লাভ করতে পারবো, আখেরাতেও আমি হাসানা লাভ করতে পারবো, পাশাপাশি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। লেখাপড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি মুমিন নারী পুরুষের এই জিনিসটা বাধ্যতামূলক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহালকে, পরিবার পরিজনকে, স্ত্রী, ছেলে, মেয়ে, সন্তান সন্ততি যারা আছে তোমার আহালের আওতাভুক্ত, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের জ্বালানি হলো মানুষ আর পাথর, জাহান্নাম খুব ভয়াবহ জিনিস। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, ওই জাহান্নামের প্রহরী, জাহান্নামের কারারক্ষী এমন এমন ফেরেশতারা, যেই ফেরেশতারা গিলাযুন শিদাদুন, অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়াবহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই নির্দেশ দেন সেই নির্দেশের খেলাফ তারা কিছু করেন না। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, যেটাই আল্লাহ পাক নির্দেশ দেন একমাত্র সেটাই করেন। সুবহানাল্লাহ। তাহলে ওই জাহান্নামের আগুন থেকে আমি নিজে যেমন বাঁচতে হবে, আমার সন্তান সন্ততিকেও বাঁচাইতে হবে। তাহলে আমার সন্তান সন্ততিকে, আমার ছেলে মেয়েকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এমন শিক্ষা দিলাম, অনেক বড় বড় সার্টিফিকেট, অনেক শিক্ষা অর্জন করলো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না। এই জাতীয় শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা বলেন না। এজন্য স্কুলে পড়ি আর যেখানেই পড়ি, কিন্তু আমার দুনিয়াবী শিক্ষার সাথে সাথে তাদেরকে দ্বীনী শিক্ষাও দিতেই হবে, যেই শিক্ষার দ্বারা সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। আজকে আমাদের শিক্ষার মধ্যে দেখা যায় যে এমনভাবে আমরা শিক্ষা দিই, কেউ কেউ পুরা একেবারে দিনবিহীন, শুধু দুনিয়াবী শিক্ষাকে আমরা শিক্ষা মনে করে থাকি, যে যেই শিক্ষার মধ্যে কোনো দিনই শিক্ষা দরকার নেই, মানে শুধুমাত্র বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপর সমাজ বিজ্ঞান, এই ভূগোল, এই জাতীয় বিষয়গুলো পড়া লাগবে, এর সাথে কোরআন, সুন্নাহ, দিন বোঝা জানার দরকার নেই, এরকম চিন্তা কোনো কোনো মানুষ, কোনো কোনো ভাইয়েরা লালন করে থাকে। আবার কেউ কেউ এরকম চিন্তা চেতনাও লালন করে থাকে যে শুধু কোরআন হাদিস পড়তে হবে, বাংলা ইংরেজি অঙ্ক এগুলো লাগবে না। এই দুই চিন্তা চেতনার মধ্যেই সমস্যা আছে। একজন মুসলিমের শিক্ষাটা হবে যেমন বাংলা, ইংরেজি, ভূগোল, অঙ্ক এগুলোও থাকবে, পাশাপাশি তার শিক্ষার ভিতরে কোরআন, হাদিস, ফিক, যেই শিক্ষাগুলোর দ্বারা সে দুনিয়াতেও হাসানা পাবে, আখেরাতেও হাসানা পাবে এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এজন্য আমি আমাদের যে আলোচনার বিষয়বস্তু, এখানে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করব। প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব, যে আমরা এটা একটা স্কুলের প্রোগ্রাম, জুনিয়র মুন্সিরাত আইডিয়াল জুনিয়র স্কুল, এই আইডিয়াল স্কুলে আমরা পড়াব, কিন্তু স্কুলে পড়ানোর সাথে সাথে এই স্কুলের সিলেবাস কারিকুলামকে এমন সুন্দর করে সাজাবো, যেই সাজানোর দ্বারা যে বাংলা ইংরেজির পাশাপাশি তাদেরকে দিনই শিক্ষাও দেওয়া হবে একসাথে। যাতে সে স্কুলে পড়ে যেমন উচ্চতর ডিগ্রি অর্জন করবে, সার্টিফিকেট অর্জন করবে, পাশাপাশি সে যাতে জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারে। আমরা আলোচনা করব যে কেন এরকম দিনই শিক্ষাটা দরকার, এই স্কুলের শিক্ষার মধ্যেও যে কেন দিনই শিক্ষা দিতে হবে। এক নম্বর কথা, এক নম্বর পয়েন্ট, মানুষ যদি মানুষ হইতে হয়, মানুষ যদি প্রকৃত মানুষ হইতে হয়, মানুষ হইতে হইলে দিনই শিক্ষা লাগবে। দিনই শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি মানুষ হইতে পারে, হয়তো তার চেহারাটা মানুষের থাকতে পারে, তার বডিটা মানুষের মতো থাকতে পারে, তার কথাবার্তা মানুষের মতো থাকতে পারে, কিন্তু সে আসলে মানুষ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে যখন বানাইছেন তখন কিন্তু আদম আলাইহিসসালামের নাম কিন্তু ইনসান ছিল না। যখন আল্লাহ পাক প্রথম বানান তখন ফেরেশতাদেরকে কি বলছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনের মধ্যে খলিফা তৈরি করতে চাই, জমিনের মধ্যে আমি খলিফা বানাবো। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনে মানুষ বানাইতে চাই, মানুষ শব্দটা ইনসান শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেননি। আল্লাহ সুবহান ওয়া তাআলা ব্যবহার করছেন যে আমি পৃথিবীতে খলিফা তৈরি করব। এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলার এই কথার পরে ফেরেশতারা বলছিলেন যে কেন আপনি করবেন, যে তাদের পূর্বেকার অভিজ্ঞতা, জিনেরা যে কাজগুলো করছিল সেই অভিজ্ঞতার কথা ফেরেশতারা তুলে ধরেছিলেন যে তারা জমিনে মারামারি করবে, ফেতনা ফাসাদ করবে, অসংখ্য কিছু করবে। তখন আল্লাহ পাক বলছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো না, অর্থাৎ আমার এলেম হলো অসীম, এলেমের অধিকারী আমি হইলাম ওয়াসিউন আলিম, কিন্তু তোমাদের এলেম হলো সামান্য, তোমাদের এলেমে জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম আলাইহিসসালামকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এলেম শিখাইলেন, জ্ঞান শিক্ষা দিলেন, যতগুলো জিনিস আছে জান্নাতের ভিতরে জান্নাতের বাহিরে যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে শিখাই দিলেন। তাহলে আদমকে সৃষ্টি করার পরে, বডিটা বানানোর পরে, রূহ দেওয়ার পরে আল্লাহ পাক প্রথম যে জিনিসটি দিয়েছেন সেটা হলো এলেম, সেটা হলো জ্ঞান, সেটা এলেম দিয়েছেন। এলেম দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তখন মালায়িকাদেরকে বলছেন যে তোমরা এইসব জিনিসের নাম বলো। মালায়িকারা বললেন না আমরা তো রাব্বুল আলামিন জানি না। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে বললেন আম্বিহুম বিআসমাইহিম, এগুলোর নামগুলো বলে দাও। আদম আলাইহিসসালাম বলে দিলেন। তাহলে মালায়িকাদের উপরে ফেরেশতাদের উপরে আদম আলাইহিসসালামকে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মাধ্যমে, শ্রেষ্ঠত্বটা বুঝাই দিলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে হাতে কলমে আল্লাহ পাক বুঝাই দিলেন। যাদের এলেম বেশি, যাদের জ্ঞান বেশি, এই এলেম জ্ঞানওয়ালারাই পৃথিবীতে সম্মানিত, তারাই শ্রেষ্ঠ। এজন্য মালায়িকাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে বানিয়েছেন আর আদম আলাইহিসসালামকে বানিয়েছেন কি দিয়ে, মাটি দিয়ে। কিন্তু আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন নূরকে না মাটিকে, মাটিকে শ্রেষ্ঠত্ব দিলেন। কেন? এটা মাটি হইলেও এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এলেম ঢুকাই দিয়েছেন, এটার জিনিসটা তৈরি মাটির, কিন্তু এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এলেম ঢুকাই দিলেন, এলমের শ্রেষ্ঠত্ব। এই এলমের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক ফেরেশতাদের উপরে দিয়ে দিলেন। আর তখন ইবলিস বলছিল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছেন আপনি আগুনের থেকে আর তাকে বানিয়েছেন মাটির থেকে, তো সে আমাকে সাজদা করবে, আমি কেন সাজদা করব? কারণ আগুনের দাম মাটির দামের চাইতে বেশি। স্বাভাবিক যুক্তি বলে যে মাটির দাম বেশি, মাটির থেকে আগুনের দাম বেশি, সুতরাং আগুনকে মাটি সাজদা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন যে যেই যেটার সৃষ্টি হও না কেন, এই কোন জিনিসের বানানো এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড না, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো এলেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে, জিনদের উপরে, সকল মাখলুকের উপরে আল্লাহ পাক বানি আদমকে সম্মানিত করতেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কারণ অনেকগুলো আছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো বানি আদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিয়েছেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তাহলে একজন মানুষ মানুষের সুরতে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তার ভিতরে যদি দ্বীনি শিক্ষা, দ্বীনি এলেম, দ্বীন সম্পর্কে জানা বোঝার জ্ঞান, জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো জ্ঞান যদি না থাকে, সে মানুষ না। প্রথম কথা হলো ইনসান ইনসান হতে হইলে, মানুষ মানুষ হইতে হইলে তাকে দ্বীনি শিক্ষা দিতেই হবে। কারণ দ্বীনি শিক্ষা না থাকলে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ বলতে যা বোঝায়, সে মনুষ্যত্ববোধ তার ভিতরে থাকে না, তার ভিতরে তৈরি হয় না। এই জন্য আল্লাহ পাক সৃষ্টির শুরুতেই বুঝাই দিলেন যে আমি আল্লাহ প্রদত্ত এলেম, সব এলেমের কথা না। ওয়া আল্লামা, আল্লামা মানে আল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শিখাইছেন আল্লাহ। আদম আলাইহিসসালামের সরাসরি উস্তাদ, সরাসরি শিক্ষক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এলেম দিয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এজন্য শিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওহির এলেম, ওহির জ্ঞান, এটাই হলো মানুষের মানবতার শ্রেষ্ঠত্বের মূল কারণ। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, ছেলে মেয়ে আল্লাহ প্রদত্ত আল্লাহর বড় নিয়ামত। এটা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা করেন শুধু ছেলে দেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটেই দেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন কোনোটাই দেন না। এই সন্তানগুলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর এক বিরাট নিয়ামত। এই জন্য আল্লাহ পাক যেমন নিয়ামতের কথা বলছেন, আবার এদেরকে আমাদের শত্রুও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ইমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীরা, তোমাদের সন্তান সন্ততিরা তোমাদের জন্য শত্রুর মাধ্যম হয়ে যেতে পারে, শত্রু হওয়ারও কারণ হয়ে যেতে পারে। ফাহযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবে, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। কারণ সতর্ক না থাকলে এই ছেলেমেয়ের কারণে তুমি জাহান্নামী হতে পারো। এই জন্য তোমাকে খুবই সজাগ থাকতে হবে। তাহলে এই ছেলে মেয়েগুলো আমাদের জন্য পরীক্ষারও কারণ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ তোমাদের পরীক্ষার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে পরীক্ষাও নেবেন। সুতরাং এই সন্তান সন্ততিকে যদি মানুষ বানাইতে হয়, আল্লাহ পাক আমাদের ঘরে মানুষের ঘরে আল্লাহ পাক তাদেরকে মানুষের সুরতে তৈরি করেছেন, কিন্তু এই মানুষের সুরতকে আসল মানুষে পরিণত করতে হলে দরকার হলো কি? দ্বীনী শিক্ষা, ওহির জ্ঞান। দুনিয়াবী শিক্ষার সাথে সাথে ওহির জ্ঞান দিতে হবে তাদেরকে। ওহির জ্ঞান না দিলে যত শিক্ষা হোক সে মানুষ হয় না। যেমন আবু জাহেল, আবু জাহেল নাম শুনছেন? আবু জাহেলের নাম শুনে না এরকম মানুষ মনে হয় বাংলাদেশে কেউ নাই, মোটামুটি সবাই শুনছে। যারা হজে গেছেন, ওমরায় গেছেন, আবু জাহেলের বাড়িতে টয়লেট করে নাই এরকম মানুষও খুব কম। সবাই ওখানে গিয়ে জিজ্ঞেস করে, হুজুর আবু জাহেলের বাড়িতে কোনটা, ভাই আবু জাহেলের বাড়িতে কোনটা, কয় তার বাড়িতে একটু টয়লেট করি যাই। এতরে তো পাইনো, পাইলে তো একবারে কি করতাম, কিন্তু এখন সর্বশেষ একটু টয়লেটটা করি যাই তার বাড়িতে। মানে তার প্রতি এত ঘৃণা, এত ক্ষোভ আমাদের, কারণ সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে অনেক কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, তার কথা আমরা সবাই জানি। সেই লোক কি জ্ঞানী ছিল না মূর্খ ছিল? জ্ঞানী ছিল, ওই যুগের ওই জামানার শ্রেষ্ঠ জ্ঞানী, বড় জ্ঞানী ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের একজন ছিল, যাকে আরবের সবাই মিলে তাকে বাইতুল্লাহর সভাপতি বানাইছে আল্লাহর ঘরে, আবুল হাকাম যার নাম ছিল। বড় জ্ঞানী, বড় পণ্ডিত, কিন্তু বড় জ্ঞানী বড় পণ্ডিতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছেন কি? আবু জাহাল মূর্খের বাপ, বড় জাহেল, বড় মূর্খ, মানে বড় জ্ঞানী বড় জাহেল। তো জ্ঞানী জাহেল হয় কেমনে? জ্ঞানী জাহেল হচ্ছে তার ভিতরে দুনিয়ার সব জ্ঞান আছে কিন্তু ওহির জ্ঞান নাই, দিনের জ্ঞান নাই। দিনের বাতিটা তার ঘরের পাশে জ্বলে উঠছে, দিনের চেরাগ, দিনের বাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী সাল্লামকে নূর বলা হয়। নবী সাল্লাম নূর, তবে নূরের তৈরি না, নবী সাল্লাম নূর। এই নূরটা জ্বলে উঠছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিটা, নূরের বাতিটা, নবুয়তের বাতিটা, দিনের বাতিটা তার ঘরের পাশে, কিন্তু সেই বাতি থেকে সে আলো পায় নাই। তাহলে তার মতো জাহেল, তার মতো মূর্খ জমিনে আর কে আছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই, দিন চিনতে পারে নাই, ওহির জ্ঞান পায় নাই। এই জন্য বিশাল জ্ঞানী হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে তো জাহেল, আইয়ামে জাহেলিয়াত, যেই যুগটাকে আমরা জাহেলি যুগ বলি, আইয়ামে জাহেলিয়াত বলি, জাহেলিয়াতের অন্ধকার। সেই যুগে জ্ঞান বিজ্ঞান ছিল না, ছিল মানে কি, এমন জ্ঞান বিজ্ঞান ছিল যেই জ্ঞান বিজ্ঞান আজ পর্যন্ত পৃথিবীতে মানুষ আরবি সাহিত্যে এত উৎকর্ষতা, এত উন্নতর মান আজ পর্যন্ত করতে পারে নাই। সেই জাহেলি যুগে যে কবিতাগুলো রচিত হয়েছে, সেই কবিতার মতো কবিতা, মুআল্লাকাতের মতো কবিতা, সেই যুগের সালুকাতের মতো কবিতা, সেই যুগের আরো অসংখ্য বিভিন্ন ধরনের কবিতা যেগুলো তৈরি হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীতে ওই জাতীয় সাহিত্য কবিতা তৈরি হয়নি। ওই যুগের এক বাড়িতে 70 জন কবি ছিল, জহির বিন আবি সলমার বাড়িতে মহিলা পুরুষ মিলাই তাদের ফ্যামিলিতে আত্মীয় স্বজনের মধ্যে 70 জন কবি ছিল, এবং জহির বিন আবি সলমার বাড়িতে কবিতা ছাড়া কোনো কথা হইতো না। মা তার ছেলেদের সাথে কবিতা দিয়ে কথা বলতো, ছেলে তার মায়ের সাথে কবিতা দিয়ে কথা বলতো। তাহলে কত সাহিত্যের উৎকর্ষতার যুগ, কত উন্নত যুগ, কিন্তু আমরা বলি এটা জাহেলি যুগ। কেন জাহেলি যুগ? কারণ সেখানে দুনিয়াবি জ্ঞান ভরপুর ছিল, সাহিত্যের জ্ঞান ভরপুর ছিল, বিজ্ঞানের জ্ঞান, ওই যুগের বিজ্ঞান আরো মারাত্মক, আরো উন্নত বিজ্ঞান ছিল। আমরা এখন ফিঙ্গার প্রিন্ট দিই, আঙ্গুলের দিয়ে আমরা শনাক্ত করি, কিন্তু সেই যুগে জাহেলি যুগে পায়ের ছাপ দিয়ে মানুষ শনাক্ত করত। সেই যুগে মরুভূমি দিয়ে কে হেঁটে গেছে পায়ের ছাপ, এটা পরীক্ষা করে, মানুষের পরীক্ষা করে নিত। যে মরুভূমি দিয়ে যখন মানুষ হাঁটে পায়ের ছাপটা তো পড়ে থাকে, এই পায়ের ছাপটা পরীক্ষা করে তারা বুঝতে পারত কোন লোক এখান দিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা খুঁজতে বাইরেছে, আগে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পরীক্ষা করে নিছে যে এই পাটা কোন কোন দিক দিয়ে গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জমিনে আবার সব জায়গা দিয়ে পাও দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন ছিল, বাহনে উঠাইতে গেছে, কিন্তু বাহনটারও পায়ের ছাপ তারা পরীক্ষা করে নিত। শুধু মানুষের না, ঘোড়ার, উঁটের, এগুলোর পায়ের ছাপও তারা পরীক্ষা করে নির্ণয় করতে পারত। তাহলে বিজ্ঞানও সেই যুগে কিন্তু কম ছিল না, একেবারে মূর্খ ছিল না বিজ্ঞানের দিক থেকে, কিন্তু এত জ্ঞান বিজ্ঞান থাকার পরেও আমরা বলি কি, আইয়ামে জাহেলিয়াত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার তোমরা জাহিলিয়াতিল উলা, প্রথম জাহিলিয়াতের মতো নারীরা তোমরা রাস্তায় এইভাবে বের হইও না। সেখানে ওই যুগটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগ হিসাবে নাম দিয়েছেন। আপা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুন, তারা কি আবার সেই জাহিলিয়াতের হুকুম, জাহিলিয়াতের শাসন ব্যবস্থা তালাশ করে নাকি? মানে ওহির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে তারা কি আবার জাহিলিয়াতের শাসন চায়, জাহিলিয়াতের হুকুম চায়? এখানে জাহিলিয়াত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াত নাম দিয়েছেন। একজন আনসার আর একজন মুহাজিরের মধ্যে একটু যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্কের এক পর্যায়ে একজন আরেকজনকে থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে আনসার তার দলবলকে ডাকতেছে, ইয়াল আল আনসার, আনসারেরা কোথায়, চলে আসো সবাই। মুহাজিরেরা মুহাজিরদেরকে ডাক দিল, মানে আনসার আর মুহাজিরদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই বললেন, মা বালা দাওয়াল জাহেলিয়া, তোমাদের ভিতরে কি দেখতে পেলাম? তোমাদের ভিতরে তো আমি জাহেলিয়াতের অবস্থা কেন দেখতে পেলাম? তোমাদেরকে আল্লাহ পাক ইসলামের নিয়ামত দেওয়ার পরে তোমরা দেখে আবার জাহেলিয়াতের দিকে চলে যাচ্ছ। তাহলে এই জাহেলিয়াত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে যুগটা জাহেলিয়াত, তাহলে সেই যুগ জাহেলিয়াত হলো কেন? সব জ্ঞান বিজ্ঞান ছিল কিন্তু দ্বীনের ওহির জ্ঞান বিজ্ঞান ছিল না। ওহির জ্ঞান না থাকার কারণে, সব জ্ঞান থাকার পরেও ওই যুগের নাম দেওয়া হয়েছে আইয়ামে জাহেলিয়াত। কারণ দ্বীনি জ্ঞান ছাড়া মানুষ মানুষ হয় না, মানুষ জাহেল থাকে। যত বড় পণ্ডিত হোক, যত বড় জ্ঞানী হোক, কিন্তু তার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, ওহির জ্ঞান নাই, এই মানুষটা মানুষ না, এই মানুষটা সুরমে মানুষ, অবয়বে মানুষ, কিন্তু সে প্রকৃত মানুষ না। মানুষ মানুষ হইতে হইলে এক নম্বরে কি লাগবে? ওহির জ্ঞান, দ্বীনি জ্ঞান। দ্বীনি জ্ঞান বিজ্ঞান ছাড়া আপনি মানুষ মানুষের রূপান্তর হইতে পারে না। দুই নম্বর পয়েন্ট, জ্ঞানের রূহ হইল দ্বীনি জ্ঞান, কোরআন সুন্নার জ্ঞান, ওহির জ্ঞান। ওহির জ্ঞান ছাড়া যে জ্ঞান সেটা হলো মৃত জ্ঞান। দুনিয়াবী জ্ঞান সব জ্ঞান শিখা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটার সাথে রূহ থাকতে হবে। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ততক্ষণ সচল থাকে, ততক্ষণ কাজ করে, ততক্ষণ সব কিছু অব্যাহত থাকে যতক্ষণ তার ভিতরে রূহ থাকে। রূহ নাই, যত সুন্দর চেহারার মানুষ হোক, যত সুন্দর বডি হোক, যা সব আছে, রূহটা নাই। আমরা তাকে আর মানুষ বলি না, তাকে বলি লাশ, তাকে বলি মাইয়াত, তাকে আর মানুষ বলি না। অমুক মানুষের জানাজা হচ্ছে এটা বলি না, অমুক মাইয়াতের জানাজা হচ্ছে তার লাশটা নিয়ে যাও, মানুষটাকে নিয়ে যাও বলি না, তার লাশ নিয়ে যাও। তাহলে মানুষটা লাশ হয়ে যায়, মানুষটা মাইয়াত হয়ে যায় যখন মানুষটার ভিতরে রূহটা থাকে না। যতক্ষণ রূহ থাকে ততক্ষণ মানুষটা মানুষ থাকে। ঠিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষার মূল রূহ হইল কোরআন, রূহ হইল দ্বীনি শিক্ষা, কোরআন সুন্নার জ্ঞান, ওহির জ্ঞান। এই ওহির জ্ঞান না থাকলে ওই জ্ঞানটা হয়ে যায় মরা জ্ঞান। কারণ মানুষের ভিতরে যে রূহটা, এই রূহটা কোথা থেকে আসে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা আসে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে। নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভিতরে পুৎকার দিয়ে দেন। এই রূহটা যখন আল্লাহ প্রদত্ত রূহটা মানুষের ভিতরে আসে, মানুষ যেমন সচল হয়ে যায়, নড়াচড়া শুরু করে। মায়ের পেটে যখন সন্তানের রূহটা আল্লাহ রব্বুল আলামিন পুৎকার দিয়ে দেন, সন্তান নড়াচড়া শুরু করে দেয়। ঠিক জ্ঞানের মধ্যে, বিজ্ঞানের মধ্যে, লেখাপড়ার মধ্যে, শিক্ষার মধ্যে যদি ওহির জ্ঞান আসে, ওই জ্ঞানটা সচল থাকে, ওই জ্ঞানটা জীবিত থাকে। আর যেই জ্ঞানের মধ্যে ওহির জ্ঞান আসে না, আল্লাহ প্রদত্ত জ্ঞান আসে না, ওই জ্ঞানটা মরা জ্ঞান থাকে, মুর্দা জ্ঞান থাকে। মৃত মানুষ থেকে যেমন মানুষ কোনো উপকার পায় না, জীবিত মানুষ থেকে মানুষ উপকার পায়। আমরা যারা জীবিত আছি ইচ্ছা করলে একজন আরেকজনকে অনেক উপকার করতে পারি, হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। কিন্তু যারা মারা গেছেন তারা আমাদেরকে চাইলে এখন কোনো সাহায্য করতে পারে না, বরং আমরা তাদের কিছু উপকার করতে পারি, আমরা তাদের জন্য দোয়া করতে পারি, দোয়া করলে কিছু কাজে আসবে, আমরা তাদের জন্য সদাকা করতে পারি তাহলে কিছু কাজে আসবে। কিন্তু তারা আমাদের জন্য দোয়াও করতে পারে না, সদাকাও করতে পারে না, কিছুই করার পাওয়ার তাদের নাই, আছেন? তাহলে মৃত ব্যক্তি থেকে যেমন কোনো কল্যাণ, কোনো ভালো কিছু পাওয়ার আশা করা যায় না, মৃত জ্ঞান থেকে কোনো কল্যাণ পাওয়ার আশা করা যায় না। জীবিত জ্ঞান থেকে, জীবিত মানুষ থেকে যেমন উপকার পাওয়া যায়, জীবিত জ্ঞান থেকে মানুষ উপকার পায়। এজন্য আজকে দেখেন বড় বড় জ্ঞানী, বড় বড় শিক্ষিত, বড় বড় সার্টিফিকেট দাড়ি, বড় বড় বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, বড় বড় চেয়ারে বসছে, বসে সেখানে ঘুষ খায়। ঘুষ খায় না? ঘুষ খায় যে, হে কিন্তু মূর্খ না, হে কিন্তু জাহেল না। রাস্তায় একজন রিক্সা চালক, সাধারণ একজন শ্রমিক, সেই কিন্তু এত দুর্নীতি করে না। সে হয়তো কোনো জায়গায় রিক্সা ভাড়াটা 20 টাকার জায়গায় 25 টাকা নেয়, 5 টাকা বেশি নেয়। 5 টাকা বেশি নিলে আমরা এত রাগান্বিত হই, তারে উল্টা মারতেও যায়, অনেকে দেখি রিক্সা চালক ভাইদেরকে মারে, শ্রমিকদেরকে মারে, কারণ সে অল্প পাঁচ টাকা দশ টাকা হয়তো বেশি চাইছে। কিন্তু ওই যেই বড় শিক্ষিত এলাকার সবচেয়ে বড় শিক্ষিত ছেলেটা, বড় সার্টিফিকেটধারী ছেলেটা, বিসিএস পরীক্ষা দেওয়া ছেলেটা, বড় চেয়ারে বসা ছেলেটা, ওখানে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষ খাচ্ছে, তাহলে সে তো শিক্ষিত, এত বড় শিক্ষিত ওই ঘুষ কেমনে খায়? কারণ ঘুষ তো খালি ইসলামে অপরাধ না, এটা তো রাষ্ট্রীয় ভাবে অপরাধ, দুনিয়ার সবার মতে, সব ধর্মের মতে এটা অপরাধ। তাহলে সে এত বড় শিক্ষিত হয়ে কেন ঘুষ খায়? কারণ সেই যে জ্ঞানটা শিখছে তার ভিতরে যে জ্ঞানটা, জ্ঞানের মধ্যে রূহ নাই, এই জ্ঞান রূহ ছাড়া জ্ঞান, সেই জ্ঞানের মধ্যে ওহির জ্ঞান পায় নাই। ওহির জ্ঞান যদি পেত তাহলে তার দ্বারা মানুষ উপকৃত হইতো, তার দ্বারা এইভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হইতো না। একটা জমি রেজিস্ট্রি করবে, একটা জমির কাগজপত্র করবে, বৈধ সবকিছু, তারপরেও তার থেকে ঘুষ খাচ্ছে। একটা অফিসে একটা ফাইল গেছে কোনো একটা কাজে, সেখানে সবকিছু তার ঠিক আছে, তারপরেও ঘুষ লাগতেছে। তাহলে মানুষ তার থেকে অকল্যাণ পাচ্ছে, কোনো কল্যাণ পাচ্ছে না। কেন? ওই জ্ঞানের ভিতরে রূহ নাই, জিন্দা জ্ঞান নাই। কবরস্থানের পাশ দিয়ে মানুষ যখন যায়, ভয়ে ভয়ে যায়, কেউ কি খুশি মনে কবরস্থানের পাশে দিয়ে যায়? দেখবেন কবরস্থান অতিক্রম করার আগে কয়বার সূরা আল ফাতিহা পড়ে, কয়বার সূরা ইখলাস পড়ে, কয়বার আয়াতুল কুরসি পড়ে, শরীরে ফু দিয়ে অনেক কষ্ট করে মানে কবরস্থানের পাশ দিয়ে যায়। তাও যদি রাস্তার মাস বরাবর গেলে যদি একটা বাঁশ নড়াচড়া করে উঠে, লাফ মারি তিন হাত উঠে, উঠে না? কবরস্থানের প্রতি কত ভয়। শুধু বাঁশ নড়াচড়া না, যদি একজন মাইয়ের কবর থেকে দাঁড়াইতে পারে উঠে, আপনি কবরস্থানের পাশে দিয়ে যাইতেছেন, কবর থেকে একজন উঠে গেছে, উঠে বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, বাস শেষ, সে লাশ হয়ে যাব, সাথে সাথে মরে যাব। মাইয়ের প্রতি, কবরস্থানের প্রতি মানুষের কি ভয়, মানুষ এখানে কোনো ভরসা পায় না, সবসময় ভয়ের মধ্যে থাকে। আগে আমরা ছোটবেলায় দেখতাম কবরস্থানের পাশ দিয়ে কোনো শিশু, কোনো ছেলে মেয়ে যদি ঘুরে আসতো, বাড়িতে আসার পরে মা বাবা কিছু খাইতে দেয় না, তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কিছু খাওয়া যাবে না, কি করতে হবে, আগুন আগুন দিয়ে ইয়া করতে হবে আগে, কারণ ওই যে কোনো জিনে বুতে কিছু ধরলে যাতে আগুনের সাথে লাগে চলে যায়, তারপরে তার একটু লবণ খাওয়াই নাও যাতে সব চলে যায়। কত পদ্ধতি, কত কৌশল করে কবরস্থানের প্রতি মানুষের যে ভয়। তো ওরাও তো আমাদের মতো মানুষ, হয়তো আমরা জীবিত তারা মৃত, ওরা মানুষ না, তো ওদের প্রতি এত ভয় কেন? ওই ভয়ের কারণ হলো তাদের ভিতরে রূহ নাই। এই জন্য রূহবিহীন জ্ঞান, যারা রূহবিহীন শিক্ষিত, এদেরকে দেখলে মানুষ সমাজে ভয় পায়, এদের থেকে মানুষ কল্যাণের আশা করে না। একটা পাল তাদের কাছে গেলে মানুষ ভয়ে থাকে, কয় টাকা চাইব, এক লক্ষ টাকা চায় না, পাঁচ লক্ষ টাকা চায়, হে অন্তরের মধ্যে ভয়ে কাঁপতে কাঁপতে অফিসে যায়, কারণ তার থেকে সে কল্যাণের আশা করে না। কিন্তু একজন মসজিদের ইমাম সাহেবের কাছে বা আলেম ওলামাদের কাছে আপনি দেখবেন মানুষ যেই অনায়াসে যে সুন্দরভাবে যেতে পারে, কথা বলতে পারে, এখানে কোনো ভয় ভীতি তার অন্তরে থাকে না, কারণ তার সাথে কথা বললে সে কিছু উপকার পাবে এটাই আশা করে, কারণ তার ভিতরে যে জ্ঞানটা এটা জিন্দা জ্ঞান, এটা রূহওয়ালা জ্ঞান। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, জ্ঞানের রূহ হইল ওহির জ্ঞান, ওহিটা হইল জ্ঞানের রূহ, এলেমের রূহ। এই রূহবিহীন জ্ঞানকে রূহওয়ালা জ্ঞান বানাইতে হইলে দুনিয়াবি শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষা লাগবেই, দ্বীনি শিক্ষা দিতে হবেই। দ্বীনি শিক্ষাবিহীন যতক্ষণ দেওয়া হবে না, দুনিয়ার যত বড় শিক্ষিত বানান কিন্তু সে জাহেলেই থাকবে, এবং জ্ঞান রূহবিহীন জ্ঞান, মুর্দা জ্ঞানওয়ালা থাকবে। তিন নম্বর পয়েন্ট, আজকে আমাদের সমাজের বড় ধরনের কতগুলো সমস্যা আজকে আমাদের সমাজে বিদ্যমান, তার মধ্যে একটা বড় সমস্যা মাদকাসক্তি। মাদকাসক্তি আজকে আমাদের সমাজের ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক বিরোধী কত অভিযান, কত কিছু চলতেছে, মাদক বিরোধী কত অভিযান, কত সমাবেশ, কত কিছু চলতেছে সারা দেশব্যাপী। সরকার চেষ্টা করে যাচ্ছেন যে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু আবার প্রত্যেকের হাতে হাতে মাদক পৌঁছেও যায় সুন্দর করে। মাদক দেখা যায় এত অভিযান এত কিছুর পরেও দেখা যায় আপনার হাতের নাগালে মাদক পাওয়া যায়, এবং মাদক মুক্ত করা যাচ্ছে না। এখনো আমাদের সমাজে অসংখ্য আমাদের ছেলেরা, যুবকেরা দেখা যাচ্ছে মাদক মাদক সেবী মাদক আসক্ত হয়ে আছে, মাদক থেকে মুক্ত করা যাচ্ছে না। কেন? কারণ মাদকের সমস্যা মূল সমস্যা না, মূল সমস্যাটা তার ইমানের সমস্যা। তার ভিতরে ইমান আসে নাই, তাওহীদ আসে নাই, আল্লাহর একত্ববাদ সে বুঝে নাই। এজন্য সে হয়তো আইন কানুনের ভয়ে বা শাস্তির ভয়ে, পুলিশের ভয়ে, অন্য ভয়ে হয়তো সাময়িক সে দূরে থাকে, বাহ্যিক ভাবে দূরে থাকে, কিন্তু অন্তর থেকে সে মাদক ছাড়তে পারে না। কারণ তার অন্তরে ইমানের বোঝ আসে নাই, তাওহীদের বোঝ আসে নাই, আল্লাহর একত্ববাদের বোঝ আসে নাই, যা তার ভিতরে তাকওয়া ঢুকে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইশরাবুল খামরা হিনা ইশরাবু ওয়া হুয়া মুমিন ওয়ালা ইসরিকু সারিকু হিনা ইসরিকু ওয়া হুয়া মুমিন। কোন জানাকারী জানা করতে পারে না যদি সে ইমানদার অবস্থায় থাকে, মুমিন অবস্থায় থাকে। কোন চোর চুরি করতে পারে না যদি সে মুমিন থাকে, তার ভিতরে ইমান থাকে। কোন মদপানকারী মাদক সেবন করতে পারে না যদি তার ভিতরে মুমিন থাকে, ইমান থাকে। তাহলে ইমানে যখন সমস্যা দেখা দেয় তখনই চোর চুরি করে, তখনই ইফতিজিং দর্শন খুন খারাপি বেড়ে যায়, তখনই দেখা যাবে মাদক মাদকাসক্ত বেড়ে যাবে। এটার মূল সমস্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের সমস্যা। ইমানে যদি ঠিক হয়ে যেত, তাওহীদ যদি ঠিক হয়ে যেত, তার ভিতরে তাওহীদি শিক্ষা যদি এসে যেত, ওহী প্রদত্ত শিক্ষা যদি এসে যেত, তাহলে সে মাদক হাতের নাগালে ফেলেও সে সেবন করতো না, খাইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে এসেছিলেন সেই সমাজটা তিনটা ডব্লিউর সমাজ ছিল। এটাকে বলা হয় ডব্লিউ কিউবের সমাজ, জাহিলি যুগের আরেক নাম ডব্লিউ কিউবের সমাজ। এখানে চলত তিন ডব্লিউর কাজ, একটা ছিল ওমেন, একটা ছিল ওয়ার, একটা ছিল ওয়াইন, নারী মদ আর যুদ্ধ, এই তিনটা নিয়ে জাহিলি যুগ। তাহলে সেখানে তিন জিনিসের এক মৌলিক জিনিস ছিল মদ। যেই সমাজে মদ ছাড়া কোনো মেহমানদারি হইতো না, মদ পরিবেশন না হইলে ওটা মেহমানদারি হয়নি, পানির পরিবর্তে টেবিলের মধ্যে দস্তরখানে মদ দেওয়া হইতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকউদ আলা মায়েদাতিন তাদারু আলাইহাল খামার। যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান এনেছে সেই লোকটা যেন এমন জায়গায় না বসে, এমন টেবিলে, এমন দস্তরখানে না বসে যেই দস্তরখানে মদ পরিবেশন করা হয়, যেখানে মদ রাখা হয়, সে খাওয়ার দরকার নাই। এরকম টেবিলের উপরে মদের একটা বোতল রাখছে যার মনে চায় খাইবো, কোনো ইমানদার এখানে বসতে পারবে না, কোনো ইমানদারের বসাই নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খাওয়া তো দূরের কথা, ওখানে বসতেই পারবে না, বসাই যাবে না। তাহলে ওই যুগে সেই সময়ে সব খাবার টেবিলে মদ পরিবেশন করা হতো। সেই সমাজে উন্নত মানের মদ কে কোন দেশের মদ খায় সেটা নিয়ে প্রতিযোগিতা করত। ওই যুগের শ্রেষ্ঠ মদ ছিল বাইতেরাসের মদ, বাইতেরাস নামক একটা এলাকা ছিল, ওই জায়গা থেকে যে মদটা আসতো এটা ওই যুগের শ্রেষ্ঠ মদ, এবং এটা নিয়ে গর্ব করা হতো। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার কবিতার মধ্যে এই বাইতেরাসের মদের আলোচনা আছে। তাহলে যেই যুগটা মদ ছাড়া কিছু কল্পনা করতে পারত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের মানুষগুলাকে 100% মাদক মুক্ত করে ছাড়ছিলেন। যখন কোরআন কারীমের সূরা আল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, মদ জুয়া বিভিন্ন বেদিতে উপস্থাপিত ফুল ফুজার বিভিন্ন উপকরণ, ভাগ্য নির্ধারণী তীর সমূহ, এগুলো সবগুলা রিজিসন, এগুলা নাপাক, মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, এগুলা কোনো মানুষের কাজ না। বাজেতানি বহু, সুতরাং এগুলা থেকে দূরে থাকো, এগুলা থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, এগুলা থেকে বেঁচে থাকলে দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হলো রাত্রি বেলায়। এই আয়াতে কারিমা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম বুঝে গেলেন আজকে থেকে মাদক চিরতরে কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দৌড় দিলেন বাড়িতে, যার ঘরে যা মদের বোতল ছিল সব সাথে সাথে ভেঙে ফেলে দিয়েছেন, যার দোকানে যত মাদক ছিল সব মাদক বের করে দিছেন। একটা মদের বোতল, একটা মদের গ্লাস, একটুক মদের জিনিস তিনি কোথাও রাখেন নাই। সব কিছু মোটামুটি মানে মদ মুক্ত হয়ে গেল পুরা সমাজ। খাবারের টেবিলে মাদক রাখা হয়েছিল, ওই মাদক গুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। কোন কোন সাহাবি মুখের মধ্যে একটু মদ ঢুকিয়ে নিছেন, এমন সময় এসে একজন সাহাবি আয়াত শুনাইলেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনাইলেন। আয়াতে কারিমা তেলাওয়াতের সাথে সাথে ভিতরে যে মদ খেয়েছিলেন সেই মদ গুলোকে হাত ঢুকিয়ে বমি করে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই চেতনা তাদের ভিতরে কোন জিনিস ঢুকাইছিল তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ শিখাইছেন, ইমান শিখাইছেন, ওহির জ্ঞান শিখাইছেন। এই জন্য তাদের ভিতরে এমন আল্লাহর ভয় তৈরি হয়েছে, আল্লাহ নিষেধ করছে মদ আবার সে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পানকারীকে আল্লাহ পাক একটা জুস খাওয়াবেন। কি খাওয়াবেন? এই জুসটার নাম কি বলতে পারবেন? এই জুসটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল খাবাল কি জিনিস? আমরা তো কোনোদিন শুনি নাই, নাম শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো উসারাতু আহলিন্নার আও আরাকু আহলিন্নার, জাহান্নামীদের শরীরের থেকে যেই ফুজ রক্ত বাহির হবে, জাহান্নামীদের শরীর থেকে যেই রক্ত ফুজ, যেই জিনিসগুলো গলিত পদার্থগুলো বের হবে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বোতলে ভরে জোস বানায় বানায় জাহান্নামীদেরকে খাওয়াবেন, মদ পানকারীদেরকে খাওয়াবেন। মদ পানকারীদেরকে আল্লাহ পাকে তিনাতুল খাবাল খাওয়াবেন। তাহলে একজন ইমানদার যার ভিতরে তাওহীদের জ্ঞান আছে, যার ভিতরে ওহির জ্ঞান আছে, এই আল্লাহর বান্দাকে ফ্রি দিলেও কোনোদিন সে মদ মুখে নিবে না। আমার ভাইরা এবং বোনেরা দেখেন, বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ মসজিদের 6 লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে। কোন মসজিদের ইমাম সাহেব মাদকাসক্ত এরকম ইমাম সাহেব পাইছেন কিনা? যে এক মসজিদের ইমাম সাহেব মদ খায়, মাদকাসক্ত হয়েছে, মুয়াজ্জিন সাহেব মাদকাসক্ত হয়েছে, এরকম পাওয়া গেছে? তো খায় না কেন? মনে হয় টাকার অভাবে খাইতে পারে না, ইমাম সাহেবরা বেতন কম তো এই জন্য মনে মদ খাইতে পারে না, নাকি? ইমাম সাহেবরা যদি মদ খাওয়ার ইচ্ছা করতেন তাহলে আপনাদের চাইতে অনেক দামি দামি উন্নত মানের মদ ইমাম সাহেব খাইতে পারতেন। কারণ সমাজের সবচেয়ে ভালো খাবার কে খায়? আপনি খবর লই দেখেন, সমাজের যত মানুষ যা খায় সবচেয়ে ভালো খাবার খায় ইমাম সাহেব। কি বলেন? তাহলে ইমাম সাহেব যার মুসল্লিরাই তো মদের ব্যবসা করে, কি কন? যারা মদের ব্যবসা করে এরা ইমাম সাহেবের মুসল্লি না? ইমাম সাহেব যদি বলতো, এ মিয়া আমার জন্য কালকে এক বোতল মদ দিও, দেখতেন যে সবচেয়ে ভালো মদটা আনি ইমাম সাহেবকে দিয়ে যেত, ইমাম সাহেব সবচেয়ে ভালো মদটা খাইতে পারত। কিন্তু খায় না। কেন খায় না? কোন জিনিসটাকে বাধা দে? তাকে যে জিনিসটা বাধা দে ওইটা হলো তার ভিতরে তাওহীদের জ্ঞান আছে, ইমানের জ্ঞান আছে, ওহির জ্ঞান আছে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে মাদক মুক্ত করে গড়ে তুলতে হলে আপনার দুনিয়াবী শিক্ষার সাথে সাথে কিছু ওহির জ্ঞান, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান তাদেরকে দিতে হবে। এই জ্ঞানের অভাব হলে সন্তান মাদকাসক্ত হয়ে যাবে। এরপরে আমার ভাইরা এবং বোনেরা, আজকে আমাদের সমাজের সন্তানদেরকে নিয়ে আমরা অনেক বিপদে আছি, অনেক সমস্যায় আছি, অনেক টেনশনে আছি। আমাদের সন্তান গান বাজনায় আসক্ত হয়ে যাচ্ছে। দেখবেন প্রথম রোগে ধরে সন্তানের গান বাজনা। প্রথম করবে যে, আব্বু আমার একটা মোবাইল কিনে দেন, স্মার্টফোন কিনে দেন, ওই মোবাইল দেন। আর যাদের বাবা বিদেশে আছে, মোবাইলে একটু বলতে পারলে বলার আগে পাঠাই দিতেছে, যে মনে করে কি আমার ছেলে স্মার্টফোন নিয়ে ঘুরবো, সবাই করবে যে ওরে আল্লাহ অমুকের ছেলে এটা, বাস ছেলেটারে ধ্বংস করে দিছে, তার জীবনটা বরবাদ করে দিছে। একটা স্মার্টফোন দিয়ে দুনিয়া সব ইবলিস ঘরে আনে দিছে, এক জায়গায় এনে দিছে। মোবাইলটা এমন একটা জিনিস এক মোবাইলে কয়েক লক্ষ ইবলিস রাখা যায়, ছোট একটা জায়গায় আপনি লক্ষ লক্ষ ইবলিস একসাথে লয়ে হাঁটতে পারবেন। তাহলে এটা পাওয়ার পরে সে শুরু করে দিল বিভিন্ন ধরনের অশ্লীল ছবি দেখা, পর্নোগ্রাফি দেখা। সে মোবাইলে কি করবো, কার সাথে কথা বলবো? তখন তো এটার কাজ তো চালাইতে হবে। তো এটার এক নম্বর কাজ হলো এটার মধ্যে সে পর্নোগ্রাফি দেখে, সে বসে বসে এগুলা দেখতে থাকে। দুই নম্বর কাজ হলো কার মেয়ে কোথায় আছে ওই মেয়েদের সাথে রাত্রে কথা বলবো, তারপরে মোবাইলে SMS বিনিয়োগ করব। এই কাজ নিয়ে সে ব্যস্ত হয়ে পড়বে, তার লেখাপড়া ক্ষতি হচ্ছে, দিনের ক্ষতি হচ্ছে, তার চরিত্রের ক্ষতি হচ্ছে, ইমানি ক্ষতি হচ্ছে। সব ক্ষতির মূলে আপনি বাবা মা, কারণ বাবা মা তার হাতে এটা তুলে দিচ্ছেন, ধ্বংসের উপকরণ তুলে দিচ্ছেন। একটা ছেলে ইন্টার পাস করার আগে, ইউনিভার্সিটি যাওয়ার আগে তার ল্যাপটপের কি দরকার? ইউনিভার্সিটিতে গেলে হয়তো এমন কিছু লেখাপড়া লাগে, তার ইন্টারনেটে কিছু ডাটা কালেকশন করতে হয়, তথ্য কালেকশন করতে হয়, তার তখন দরকার হয়। কিন্তু তার আগে আপনি ক্লাস 4-5 উঠছে ল্যাপটপ দিয়ে বসে রয়েছেন, তাহলে এই সন্তান আপনি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি মনে করতেছেন আমার ছেলে বিরাট বিজ্ঞানী হয়ে যাবে। আমরা কিন্তু ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স পাস করা পর্যন্ত আমাদের ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না। তারপরে যাই আমরা ল্যাপটপ কিনছি, যখন আমি MPhil করা শুরু করছি তখন ল্যাপটপ কিনছি। আচ্ছা, তো এখন কি আমরা ল্যাপটপ চালাইতে পারি না? মনে হয় কি পারি না, আমরা কম্পিউটার চালাইতে পারি না। তাহলে ওই বয়সে যাই কেনার পরেও তো এটা চালানোর জন্য তো একেবারে ক্লাস 1 থেকে শুরু করা লাগে না। আপনি 4-5 উঠছে দিয়ে দিচ্ছেন তার হাতে, বিজ্ঞানী হয়ে যাক, কম্পিউটার বিজ্ঞানী হয়ে যাবে। দেখা গেছে কম্পিউটার বিজ্ঞানী হয় নাই, অনেক দুষ্ট হয়ে মানে বসে আছে, আপনার কথা আর শোনে না, আপনার অবাধ্য হয়ে গেছে। আপনি এখন কম ছেলেটারে এত কষ্ট করে বিদেশে থাকে থাকেই মানুষ করতে চাইলাম, আমার রক্ত কামানো টাকা দিলাম, ছেলে আমার কথা শুনে না, বউ আমার কথা শুনে না, মেয়ে কথা শুনে না, সব উল্টাপাল্টা সব ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের জন্য আপনি যাই, তাহলে এই ধরনের সমস্যা বর্তমানে বড় আকারের সমস্যা, ধূমপানের সমস্যা আমাদের সন্তানদের বড় আকারে, মহামারী আকারে। একসময় ধূমপান করতো 30-40 বছর বয়স হইলে, তাও লুকাই লুকাই করতো, বাপের সামনে, মায়ের সামনে, বড় ভাইয়ের সামনে, ছোট ভাইয়ের সামনে করতো না। মসজিদের ইমাম সাহেব দেখলে দূরের থেকে পিছনে ফালাই দিত, এরকম ছিল না? আর এখন ক্লাস 4-5 উঠলেই সবাই সামনে একসাথে বসে বসে ধূমপান করা শুরু করে। ও ধূমপান কি ইসলামে জায়েজ? হারাম, কবিরা গুনাহ। অনেকে মনে করে এটা মাকরুহ, কেউ কয় এটা মুবাহ, এটা সম্পূর্ণরূপে হারাম, এটা কবিরা গুনাহ, কারণ এটা মুমিনের খাবার না, এটা খাবিসের খাবার। আল্লাহ পাক বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তাইয়্যিবাত খাবারগুলো ইমানদারের জন্য হালাল, খাবায়েস খাবারগুলো ইমানদারের জন্য হারাম। আমি মদিনার এক আলেমকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এখানে লিখে রেখেছেন যে এই সিগারেটের ব্যাপারে, ধূমপানের ব্যাপারে লিখে রেখেছেন যে আত তাদখিন মামনু, এখানে তাদখিন খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না, নিষেধ, কারণ ফাইল্লাহা মিনাল খাবায়েস, কারণ এটা খবিজদের খাবার। তা আমি জিজ্ঞেস করলাম যে আমাদের দেশে তো সম্ভ্রান্ত লোকেরা, ভালো ভালো মানুষ খায়, আপনারা লিখছেন খবিজের খাবার। তখন তিনি আমাকে বলছিলেন যে তোমরা টয়লেটে যাই পরীক্ষা করে দেখিও, যে টয়লেটের ভিতরে দেখবা সিগারেটের ধ্বংসাবশেষ, পিছনের অংশ পড়ে রয়েছে, টয়লেটে কোনোদিন কমলা পড়ে রয়েছে, আপেল পড়ে রয়েছে, তারপরে বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, পাইছো তোমরা? তাহলে বোঝা যায় ওখানে বসে বসে কেউ কমলা খায় না, আপেল খায় না, আঙ্গুর খায় না, বিরিয়ানি খায় না, খায় ওইটা। তাহলে যেটা টয়লেটে বসে খাইতে পারে ইমানদার, তাহলে সেটা কোনোদিন তৈয়বাত না, সেটা খাবায়, সেটা ইমানদারের জন্য হালাল না। এই সূত্রে এটা হারাম, আরো অনেক সূত্র আছে যে এটার দ্বারা অর্থের অপচয় হয়, শরীরের ক্ষতি হয়, অনেক দিকের কারণে এটা হারাম। কিন্তু মূল এটাও একটা কারণ যে এটা খাবায়, ইমানদার এটা খাইতে পারে না। অথচ আমাদের ছেলে মেয়েরা এটার এই নেশায় আসক্ত হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা আজকে দেখা যাচ্ছে জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে, সন্ত্রাসবাদের দিকে ধাবিত হচ্ছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে কারা ধাবিত হচ্ছে গবেষণা করে দেখেন, দীনি শিক্ষায় শিক্ষিত এবং যাদের মস্তিষ্ক ঠিক আছে এইরকম কোন যুবক সহজে জঙ্গিবাদের দিকে আকৃষ্ট হয় না। যারা হচ্ছে তাদের খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের পুরো লাইফ দেখেন, এরা বেশিরভাগ বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বিলাসবহুল জীবন যাপনকারী বড় লোকের ছেলেরা, কারণ এরা এদের হাতের নাগালে যা ছাড়ছে তাই পাইতেছে, তারা মদ পাইতেছে, জুয়া পাইতেছে, নারী পাইতেছে, যা ছাড়ছে সব তাদের হাতের নাগালে। এখন করতে করতে করতে করতে করতে করতে জীবন শেষ, যৌবন শেষ, সব শেষ, এখন নিরাশ। যখন মানুষের জীবন যৌবন আশা ভরসা শেষ হয়ে যায় তখন মানুষ হতাশ হয়ে যায়। এটা মানুষের স্বাভাবিক নিয়ম। আল্লাহ পাক এজন্য ইমানদারদেরকে হতাশ হতে মানা করছেন, যত গুনাহ করো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, নিরাশ হইও না, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে, এটা আল্লাহ পাক আশা দিচ্ছেন, যাতে ইমানদার হতাশ না হয়। হতাশ না হইলে সে হতাশ হয়ে গেলে সে স্ট্রোক করে মারা যাবে, তার অসুস্থ হয়ে যাবে। এবং স্ট্রোকের যতগুলো কারণ আছে তার মধ্যে এটাও একটা কারণ, যে হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, তার সামনে আর কিছু নেই। মানুষ আত্মহত্যা করে কেন? যখন এরকম নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, যখন এরকম নিরাশ হয়ে গেছে, জীবন যৌবন সব শেষ, তার সামনে আর কোনো আশা ভরসা নাই, কারণ সেই তো হাতের নাগালে যা চাইছে সব পাইছে সবসময়। পাইতে পাইতে পাইতে পাইতে তার আর দুনিয়ার কোনো জিনিসের প্রতি আকর্ষণ নাই। এখন তার এই দুনিয়ার কিছু কুচক্রি মহল, আন্তর্জাতিক কুচক্রি মহল সারা দুনিয়াতে ঘুরে বেড়ায়, এরা তখন এই সকল যুবকদেরকে খুঁজে বেড়ায়, টার্গেট করে, টার্গেট করে বলে, শোনা তোমার এখন একটা আশা ভরসার স্থল আছে, সেটা হলো তুমি অমুক জায়গায় যাইবা, মানুষ দর্শন মারি ফেলবা, মারি তুমি জিহাদ করি শহীদ হয়ে দেবা, আর শহীদেরা বিনা হিসাবে জান্নাত, তোমার কোনো হিসাব কিতাব নাই, যা করছো সব মাফ, অমুক জায়গায় যাই বোমা একটা পুড়াই দিবা, বাস তুমি জিহাদ করে ফেলছো, মুজাহিদ হয়ে গেছো, ওখানে তুমি শহীদ হয়ে গেলে তুমি জান্নাতে চলে যাবা। এরকম পাইছি, এত কষ্ট করি, আমাদের কাছে যখন আসে আমরা বলি যে ভাই তুমি ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, এত কিছু দরকার কি? শর্টকাট রাস্তা থাকতে এত ঘুরি আসমু কেন? এজন্য আমাদের কাছে আর আসে না। কয় এরা তো দরবারি আলেম, এরা সরকারের পছন্দের আলেম, এরা সরকারের পক্ষে কথা কয়, এরা জেহাদের কথা কয় না, এরা এইসব কথা কয় না, কয় এদেরকে দিয়ে কাজ হবে না, এরা খালি লম্বা রাস্তা দেখায়, এরা যে রাস্তা দেখায় আরো 100 বছর 1000 বছরও ইসলাম কায়েম হইতো না। আমাদের শর্টকাট রাস্তা দরকার, একবারে কালকে করে ফেলবো বাস, আর কালকে জান্নাতে চলে যাবো। এই তখনই সেই সন্ত্রাসবাদের দিকে, জঙ্গিবাদের দিকে পা বাড়া, কারণ সে মনে করে এখন আমি মরলেই জান্নাত, মরে গেলেই বাস জান্নাত পাই গেছি। এজন্য কিছুদিন আগে দেখা গেছে যে এক জঙ্গি আহত হয়ে হসপিটালে গেছে, তার পাশে নার্সেরা ঘুরাঘুরি করতেছে, আল্লাহ আকবার, দেখো জান্নাতের ভিতরে কত হুর চারিপাশে ঘোরাফেরা করতেছে, কারণ তার মাথায় তো আগে থেকে ঢুকানো আছে জান্নাতে ঢুকলেই তুমি হুর পাইবা জান্নাতের ভিতরে, এই হসপিটালে যাইয়ে দেখে হুর ঘুরতেছে তার চারিপাশে, জান্নাত পাই গেছে, আরো সাদা পোশাক পরা, এ তো মনে করছে যে জান্নাতের হুরেরা মানে সব সাদা ড্রেস, কারণ হুজুরেরা সব সাদা ড্রেস পরে জান্নাতে। আমরা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পোশাক বেশি পছন্দ করতেন, তাহলে বোঝা যায় হুরেরাও মানে সাদা ড্রেস পরা। তাহলে এই যে মাথার মধ্যে ঢুকানো হয়েছে কখন? যখন সে মাদক, তারপরে আপনার পর্নোগ্রাফি, তারপরে ধূমপান, এই যাবতীয় বিষয় এগুলো নিয়ে যখন আসক্ত হয়ে গেছে, জীবন সম্পর্কে নিরাশ হয়ে গেছে, তখনই আমার আপনার সন্তান এই জঙ্গিবাদের দিকে, সন্ত্রাসবাদের দিকে পা বাড়ায়। আজ পর্যন্ত যারা সুস্থ মস্তিষ্কের, যারা দ্বীনের সঠিক জ্ঞান পেয়েছে, যারা ওহির জ্ঞান পেয়েছে, তাওহীদের জ্ঞান পেয়েছে, তারা কখনো সন্ত্রাসবাদের দিকে, জঙ্গিবাদের দিকে পা বাড়াইতে পারে না। কারণ ইসলাম কোন নিরীহ মানুষকে আক্রমণ করা, মারা, কোন একটা গালি দেওয়াকেও ইসলাম সমর্থন করে না, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, এমনকি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিমের গায়েও হাত দেওয়ার অধিকার কোনো মুসলমানের নাই, কোন ধর্মীয় উপাসনালয়ে আঘাত করার অধিকার কোনো মুসলমানের নাই। তাহলে কে করতে পারে? যার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞান আসে নাই, যার ভিতরে কোরআনের জ্ঞান আসে নাই। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আলোচনা আর বেশি দীর্ঘায়িত করবো না, মূল কথা যেটি বলতে চাচ্ছিলাম, এই যত সমস্যা আমাদের সন্তানকে নিয়ে আমাদের সামনে আছে, বর্তমান ডিজিটাল যুগ হওয়ার কারণে, তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে এমন নতুন নতুন সমস্যা আমাদের সামনে আসতেছে, ভয়াবহ সমস্যা, এগুলো থেকে সন্তান সন্ততিকে নিরাপদ রাখা আমার আপনার পক্ষে কোনো কিছু দিয়ে সম্ভব না। কারণ আপনি বাড়ির মধ্যে বেড়া দিয়ে রেখেছেন, পর্দা দিয়ে রেখেছেন আপনার বাড়িতে, যাতে কেউ ঢুকতে না পারে, কিন্তু বাড়ির ভিতরে যে মোবাইল আছে, এই মোবাইলে তো 1000 মাইল দূরের লোক ঢুকে বসে রয়েছে, আপনি এখান দিয়ে না বেড়া দিচ্ছেন, পর্দা দিচ্ছেন যে বাইরের পুরুষ লোক ঢুকতে দিবেন না, কিন্তু আপনার মোবাইলের মধ্যে যে 1000 মাইল দূরের পুরুষও ঢুকে বসে রয়েছে, আপনি পর্দা দিয়ে ঠেকাইবেন কোন দিক দিয়ে? আপনি বাইরে কোনো অশ্লীলতার দিকে যাইতে দিচ্ছেন না আপনার ছেলেকে মেয়েকে, কিন্তু ঘরের ভিতরে তো অশ্লীলতার কারখানা, ফ্যাক্টরি আছে, সে তো বাইরে যাওয়ার দরকার নাই। আগে আমরা বলতাম খারাপ ছেলে মেয়ের সাথে মিশিও না, ঘরে বসে রাখলে ছেলেটা মেয়েটা ভালো হইতে পারে, এখন বাইরে যায় বিষার দরকার নাই, তো ঘরে বসেই মিশতে পারে। এই তথ্য প্রযুক্তির এগুলাকে আপনি বেড়া দিয়ে ধরে রাখতে পারবেন না। এটাকে বেড়া দেওয়ার একটাই পন্থা, সেটা হলো তার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া ঢুকাই দিতে হবে। তাকওয়া ঢুকানোর মাধ্যম হলো ওহির জ্ঞান, দীনি জ্ঞান লাগবে, না হয় তাকওয়া ঢুকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ওই মেয়ের ঘটনা সবাই জানেন, যে মা রাত্রে বলতেছে যে সকালে দুধের সাথে পানি মিশিয়ে বাজারে বিক্রি করে দিও। মেয়ে বলতেছিল মা যে ওমরের সৈন্যরা দেখবে না, পুলিশ দেখবে না, ওমর দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখে যাবেন। আমার আল্লাহকে তো ঠকানো, আমার আল্লাহকে তো কোন ধরনের লুকানো আল্লাহ থেকে সম্ভব না, আমার আল্লাহ তো দেখবেন আমি যে দুধের মধ্যে পানি মিশাইছি। যেই যার ভিতরে তাকওয়া ঢুকবে, সে অফিসে বসে কোনোদিন ঘুষ খাইতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, কারণ সে মনে করবে আমার পুলিশ না দেখুক, দুদক না দেখুক, কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, কারণ এই চেয়ার আমার আমানত, এই চেয়ার আমাকে আল্লাহ বসাইছে, যে আল্লাহ আমাকে বসাইছে সেই আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। আমি যে অন্যায়ভাবে ঘুষ খাইতেছি, দুর্নীতি করতেছি, আমি যে মদ খাইতেছি কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ দেখে যাচ্ছে, আমি যে পর্নোগ্রাফি দেখতেছি কেউ দেখতেছে না, আমার মোবাইলের মধ্যে আমি দেখতেছি, কিন্তু আমার আল্লাহ তো দেখে যাচ্ছে, আমার আল্লাহ থেকে তো লুকানো সম্ভব না। এভাবে আপনি প্রত্যেকটা অপরাধ মুক্ত করতে হলে সন্তানকে অপরাধ মুক্ত আদর্শ সন্তান যদি গঠন করতে হয়, ওয়ালাদে সালে যদি গঠন করতে হয়, তাহলে তাকওয়া ঢুকাই দিতে হবে। আর তাকওয়া ঢুকানোর জন্য দুনিয়াবি শিক্ষার পাশাপাশি আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যে কোনো কিছু সব দরকার আছে। যদি সব আবার আলেমই বসে থাকেন, তাও দেশ অচল হয়ে যাবে, দেশ চলবে না, কারণ একটা সমাজ, একটা দেশ, পৃথিবী, জমিন চলতে হলে সব ধরনের লাগবে, লাগবে না? একটা দেশের বাজেট পেশ করতে হয়, এখন অর্থনীতির জ্ঞান না থাকলে, তা আমার যদি দেন যে ডক্টর ইমাম সাহেব আপনি একটা বাজেট দেন, আমি বাজেট দিতে পারবো? তাহলে বাজেটের লোকও লাগবো, ভূগোলের লোকও লাগবো, ফিজিক্সেরও লোক লাগবো, কেমিস্ট্রিরও লোক লাগবো, ইঞ্জিনিয়ারও লাগবো, সব লাগবে, কিন্তু সব হবে সাথে তার ওহির জ্ঞান থাকতে হবে, দ্বীনের জ্ঞান থাকতে হবে। সে ডাক্তার, কিন্তু তার মূল পরিচয় আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি ডাক্তার হইলেও মুমিন, ইঞ্জিনিয়ার হইলেও ইঞ্জিনিয়ার মুমিন, আমি যেটাই হই, যেই পেশাই হই, আমি একজন মুমিন। সুতরাং মুমিন হিসাবে আমার মৌলিক কিছু জ্ঞান এই জ্ঞানের পাশে লাগবে, সেটা হইল ওহির জ্ঞান। তাহলে আমরা যদি সমাজকে মাদক মুক্ত করতে চাই, অপরাধ মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই, তাহলে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দ্বীনী শিক্ষাও অবশ্যই দরকার। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে অভিভাবক। আজকের অভিভাবক ভাই বোনেরা মনে করেন যে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে দিছি, বাস স্কুলে সব করে দিব, আমার আর কিছু দরকার নেই, স্কুল সব করে দিবে তা না, স্কুল কিছু দিক নির্দেশনা দিবে, স্কুল থেকে কিছু আপনাকে বিভিন্ন সাবজেক্টের লেখাপড়া দিয়ে দিবে, কিন্তু এগুলো মূল আদায় করতে হবে, কাজটা করতে হবে আপনি অভিভাবক। স্কুলে দিয়ে খোঁজ খবর রাখলেন না, তাহলে আপনার লেখাপড়া হবে না। স্কুলে যতটুকু শিক্ষা ওনারা দিবেন, তার পাশাপাশি আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব, তার পাশাপাশি আপনি ওহির জ্ঞান, তাকে বাড়িতে আপনি আলাদাভাবে হলেও কোরআন শিখান, বিশুদ্ধ কোরআনটা শিক্ষা দেন। ছেলে স্কুলে পড়ুক, কিন্তু তাকে বিশুদ্ধ কোরআন সহি, যাতে কোরআন তালাবাত করতে পারে। বাড়িতে আপনি কিছু তাফসির কিনে দেন, হাদিস কিনে দেন, কিছু ইসলামী সাহিত্য কিনে দেন, প্রতিদিন তার রুটিন বাধ্যতামূলক করে দেন, তুমি লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন 10টা আয়াত পড়বা, প্রতিদিন 10টা হাদিস পড়বা, প্রতিদিন এত পৃষ্ঠা লেখাপড়া করবা, এতটা মাসালা শিখবা, প্রতি সপ্তাহে একটা রুটিন করেন, অভিভাবক সহ মা বাবা সহ বসে সন্তানকে নিয়ে এগুলো পর্যালোচনা করেন, দিনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, আর ছেলে মেয়েকে একা একা ছেড়ে দিবেন না, সবসময় গার্ডিয়ানের সাথে থাকবেন, তাকে সাথে রেখে দিনের তারবিয়াত, দিনের প্রশিক্ষণ দিবেন, কারণ আমার আপনার উপরে, আমার সন্তানকে বিপদগামী হওয়া থেকে, জাহান্নামী হওয়া থেকে বাঁচানো আমার আপনার উপরে ফরজ, না বাঁচাইলে এটার দায় দায়িত্ব আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের সন্তান সন্ততিগুলোকে ওয়ালাদে সালেহ বানানোর, নেক সন্তান, দিলদার সন্তান, সুসন্তান, আদর্শ সন্তান গঠন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। মুনশিরহাট আইডিয়াল জুনিয়র স্কুলকে আল্লাহ পাক কবুল করে নিন, এই স্কুলের মাধ্যমে যাতে যেই শিশুরা, যেই সন্তানগুলো এখানে লেখাপড়া করতে আসেন, এই সন্তানগুলো যেন দুনিয়াবী শিক্ষার সাথে সাথে তাদের দ্বীনী শিক্ষার যে চাহিদা, ইমানি যে খোরাক, রুহের যে খোরাক, সেই খোরাকও যেন এখানে পায়। আল্লাহ পাক সেভাবে তাদেরকে তালিম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল করে নিন।